আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক শুন লিজিয়ে, সবক নম্বর 1123, আল্লাহ কা পয়গাম ইনসানো কে নাম। ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। বেশক জো লোক ঈমান লায়ে আর উনহোনে নেক আমল কিয়ে তো উনকে লিয়ে ফিরদৌস কে বাগো কি মেহমানি হে। আল্লাহ তালা মেহমানি করেনগে, আল্লাহ মেজবান, হম মেহমান। হ্যাঁ, আগে ফরমাতে খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, উসমে ও হামেশা রহেঙ্গে অর ওয়াহা সে কভি নিকলনা না চাহেঙ্গে। আগে ফরমাতে قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। پیارے نبی آپ کہہ دیجئے اگر سمندر میرے رب کی نشانیوں کو لکھنے کے لیے روشنائی ہو جائے তো সমন্দর খতম হেগা এসে পেলে কে মেরি রব কি বাতে খতম হো। আগরচে হম উসকে সাথ উসি কে মানিন অর সমন্দর মিলা দেন, ইয়ানে কই সমন্দর ও রোশনাই বন যায় অর আল্লাহ কি তারিফ লিখনা শুরু করে, রোশনাই খতম হো জায়েগি, মগর আল্লাহ তাআলা কি তারিফ খতম নহি হোগি। সুবহান তেরে কুদরত। قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا। پیارے نبی آپ کہہ دیجئے কে মে তুমারি হি তারা এক আদমি হু, মুঝ পর ওহি আতি হে কে তুমারা মাবুদ সির্ফ এক হি হে, বস জিসকো আপনে রব সে মিলনে কি উম্মীদ হো উসকো চাহিয়ে কে নেক আমল করে অর আপনে রব কি ইবাদত মে কিসি কো শরীক না ঠহরায়ে। ইয়ে মানে সুরে কাহফ কি আখিরি আয়াতো কা তরজমা কর লিয়া। খুলাসা কালাম ইয়ে হে কে নেক কাম হাম করেঙ্গে তো জন্নতে মিলেঙ্গি অর ওয়াহা জানে কে বাদ কভি নিকলনা নহি হোগা। আব জো হে মেরে সাথ আপ পড় লিজিয়ে, আল্লাহ তাআলা নে কাহা না কে জো আদমি আপনে রব সে মিলনে কি উম্মীদ করতা হো তো আচ্ছা আমল করে অর আপনে রব কি ইবাদত মে কিসি কো শরীক না ঠহরায়ে। তো আব মে জো পড়া হুঁ পড় লিজিয়ে আপ, এ আল্লাহ মে আপকো গওয়াহ বানাতা হুঁ অর আপকে আরশকে উঠানে ওয়ালে ফরিশতো কো গওয়াহ বানাতা হুঁ অর সারে ফরিশতো কো গওয়াহ বানাতা হুঁ অর সারি মখলুক কো গওয়াহ বানাতা হুঁ কে কে আপকা কোই পার্টনার নহি হে, আপকা কোই শরীক নহি হে। আপনে কুরআন মে কাহা কে জিসকো আপনে রব সে মিলনে কি উম্মীদ হো তো উসকো চাহিয়ে কে নেক আমল করে আপনে রব কি ইবাদত মে কিসি কো শরীক না ঠহরায়ে। এ আল্লাহ হম কিসি কো ভি কিসি কি ভি ইবাদত নহি করতে, সির্ফ আপ হি কি ইবাদত করতে হ্যায়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এ আল্লাহ হামারে সে ইকরার করনে কো তো কবুল ফরমা লে অর আল্লাহ হম দিল সে কলমা পড়তে হ্যায়, দিল সে কলমা পড় লিজিয়ে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ আল্লাহ तुझे हम अल्लाह मानते हैं, तू हमारा माबूद है और हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तेरे सच्चे रसूल हैं। हम इस पर ईमान लाते हैं, हमारे इस ईमान को तू कबूल फरमा। आमीन आमीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु। वाखिरु दावाना अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन।